السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. آج كده بيتو كي أمرا কয়েকটি কথা আলোচনা করব, একটি কথা না কয়েকটি কথা। আমাদের জীবের মাধ্যমে যে সকল পাপ হয়ে থাকে তারই মধ্যে কয়েকটা পাপ এবং কয়েক ধরনের পাপ নিয়ে আজকে আলোচনা করব সংক্ষেপে সংক্ষেপে। প্রথম আজকের প্রথম যে পাপ জীব দ্বারা হয়ে থাকে সেটা হল এই কথা বলা যে সবাই উচ্ছন্নে গেল, সব ধ্বংস হয়ে গেল। অনেক সময় মানুষ দেখবেন নিজের সমাজকে খেয়াল করে, নিজের পরিবেশকে খেয়াল করে এই কথা বলে থাকে, সব গেল, সব জাহান্নামে যাবে, সব উচ্ছন্নে গেল। তার মানে কি বলুন দেখি? এই লোকটা মনে মনে ভাবে যে সবাই জাহান্নামি, আমি খালি ভালো লোক, আমি খালি জান্নাতি। মনের ভিতরে অহংকার আছে। আল্লাহ তাআলা যদি চাইতেন সারা বিশ্বের সমস্ত মানুষ মোমেন মুসলমান হতো না হতো না, আল্লাহ চাইলে সবাই হয়ে যেত, কিন্তু আল্লাহর ইচ্ছা নয় এরকম। সুতরাং আল্লাহর ইচ্ছার উপরে আপনি কেন এই আফসোস করে মানুষ ধ্বংস হয়ে গেল বলছেন? আপনার উচিত আপনি নিজে ভালো হন, মানুষকে ভালো করার চেষ্টা করুন। ধ্বংস হয়ে গেল, জাহান্নামে গেল, সব জাহান্নামে চলে গেল, সব উচ্ছন্নে চলে গেল, এ কথা বলা আপনার অধিকার নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা সামিতুমুর রাজুলা ইয়াকুলু হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যদি কোন লোককে বলতে শোনো যে মানুষ সব ধ্বংস হয়ে গেল, উচ্ছন্নে গেল, তো জানবে সে সবচেয়ে বেশি ধ্বংসোন্মুখী, সে সবচেয়ে বেশি ধ্বংসের পথে আছে, ধ্বংসের মুখে আছে। তার কারণ তার ভিতরে কি আছে? অহংকার আছে, গর্ব আছে। এখন অবজ্ঞা ভরে বললে এই জীবের আপদ হয়, সে আল্লাহর রহস্য বুঝতে পারে না, আল্লাহর হিকমত বুঝতে পারে না, ফলে এক প্রকার যেন আল্লাহর বিরুদ্ধে অভিযোগ জানায় যে এরকম কেন হচ্ছে, কিন্তু আসলে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে জানতে হবে। অবশ্য গর্ব না করে যদি লোকেদের দিনদারি দুরবস্থা দেখে দুঃখ প্রকাশ করে, যদি ওইসব শৈশনীর কোন কথা বলে তাহলে দোষাবহ নয়। যেমন আপোষে আলোচনা করছেন, হুজুর দেশের পরিবেশের অবস্থা এরকম, সব খারাপ হয়ে গেছে, বেশিরভাগ মানুষ খারাপ, বেশিরভাগ মানুষ এখন তো টিভির কারণে বেশি খারাপ হয়ে যাচ্ছে, আপনার মোবাইলে আবার সব রকম নেট, যেখানে সেখানে মাঠে বসে খেজুর গাছে চড়ে, তাল গাছে চড়ে, গাছে চড়ে, চালের চড়ে, সব জায়গাতে নেট আর নেট এবং অশ্লীলতা আর অশ্লীলতা, হুজুর সব খারাপ হয়ে গেল। মেয়েরা আজ ঘরের ভিতরে বসে প্রেমের বাঁশি বাজাচ্ছে, ছেলেরা স্কুল কলেজে থেকে প্রেমের বাঁশি বাজাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এরকম যদি আলোচনা করা হয় এটা দোষের না, আপনি দুঃখ প্রকাশ করছেন, আপনার মধ্যে অহংকার নেই, কিন্তু ক্ষতি হবে কখন? যখন আপনার মধ্যে অহংকার থাকবে, আপনি যখন ভাববেন কি যে আমি হচ্ছি ভালো, সব লোক ধ্বংস হয়ে গেল, তখন হচ্ছে এটা নিষিদ্ধ এবং জীবেজাত একটি পাপ। এরপরে আসি কথায় শিরিক। কথায় শিরিক আপনারা বহু আগে শুনেছেন বা অনেক সময় শুনে থাকবেন যে মানুষ অনেক সময়ে কথায় শিরিক করে, মানুষ কথা বলতে বলতে শিরিক করে বসে। কিভাবে কথার শিরিক হয়? কথার পেঁচে মানুষ শিরকে আপতিত হয়। কিভাবে? যেমন বলে যে আল্লাহ ও আপনার ইচ্ছা। কিরকম ব্যাপার হয়, কি করবে এটা? বলে ভাই আল্লাহ ও আপনার ইচ্ছা যা হয় তাই করুন। অনেকে বলে থাকে আল্লাহ ও আপনি আছেন, ওপরে আল্লাহর নিচে আপনি আছেন। এইভাবে যদি বলা হয় তাহলে কি হয়, কথার মাধ্যমে শিরিক হয়। কিন্তু অনেক মানুষ বুঝতেই পারে না যে এই কথাটা বললে কিভাবে কথার মাধ্যমে শিরিক হয়। বিয়ে শেষ হল, কোনে বর কনেকে এক জায়গায় করে, তাই না? দেশে বর কনেকে এক জায়গায় করে, আর সেখানে পাড়ার নাপালিরা হাঁপালিরা এক জায়গায় ঝাঁপাঝাঁপি করে, এবং সেখানে বেপর্দা অবস্থায় বহু কিছু হয়, জায়েজ না ইসলামে। যাই হোক, যখন কনে সঁপে দেয়, বরের হাতে কনে সঁপে দেয়, শাশুড়ি অথবা তার শ্বাস নানশ্বাস যে হবে হোক, কিংবা বাপ, বলে ওপরে খোদা আর নিচে দশ, বা ওপরে আল্লাহ নিচে আর নিচে দশ, আমার মেয়েকে তোমরা ভালোভাবে রেখো, এইভাবে মেয়ে সুপে দেয়। এই কথাতে শিরিক আছে না নেই? শিরিক আছে। এ কথাতে শিরিক আছে, কিভাবে শিরিক আছে? এই যে আর এবং ও বলাতে, মানে আল্লাহর সঙ্গে আপনি দশকে আল্লাহর সঙ্গে মানুষকে কি করে দিলেন, সমান করে দিলেন। এই কথা যদি বলতে হয় তাহলে কিভাবে বলতে হবে? তারপর আল্লাহ, উপরে আল্লাহ, তারপর নিচে দশ, আল্লাহ তারপর আপনার ইচ্ছা, এই রকম যদি বলে তারপর লাগিয়ে, তাহলে পরে এটা শিরিক হবে না। তাছাড়া যদি ও লাগিয়ে এবং লাগিয়ে আর লাগিয়ে বলে তাহলে আল্লাহর সঙ্গে সৃষ্টিকে সমান করা হবে, আর এতে কথাই শিরিক হয়ে যাবে। সুতরাং এইরকম কথা বলা থেকে সাবধান, খেয়াল করতে হবে, না হয় শিরকে আপত্তিত হবেন। একই সর্বনামে আল্লাহ তার রসুল অথবা অন্য কাউকে একত্রে ইঙ্গিত করা, যেমন যে ব্যক্তি আল্লাহ তার রসুলের আনুগত্য করে সে জান্নাতবাসী হবে, এবং যে তাদের অবাধ্যাচরণ করে, তাদের মানে আল্লাহ এবং রসুলের, এরকম বলা ঠিক না। আল্লাহ এবং রসুলকে ইঙ্গিত করে তাদের, না এরকম বলা হবে না। কি বলতে হবে? আল্লাহ এবং রসুল বলতে হবে আলাদা করে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তিনি একসঙ্গে এরকম সর্বনাম ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা সর্বনাম একসঙ্গে ব্যবহার করতে পারি না। যখন আমরা বলব আল্লাহ এবং রাসূলের, যে ব্যক্তি আনুগত্য করবে সে জান্নাতে যাবে, এবং যে ব্যক্তি তাদের অবাধ্যাচরণ করে, বলা হবে হবে না। কি বলতে হবে? ওই একই কথা বলতে হবে, এবং যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অবাধ্যতা করবে সে জাহান্নামে যাবে। তার মানে আলাদা করেই বলতে হবে, যাতে করে আল্লাহ এবং রাসূল এক জায়গাতে সমান না হয়ে যায়। এটা খুব সূক্ষ্ম জিনিস। আল্লাহ হচ্ছেন খালেক, আর রাসূল হচ্ছেন মখলুক। তো খালেক ও মখলুককে একই সাথে আপনি একাকার করে দেবেন, এটা যেন না হয়। আর একটা পাপ, এসো জোয়া খেলি। আপনি হয়তো কাউকে বললেন এসো জোয়া খেলি, আপনি হয়তো খেলেন না কিংবা খেলেন, খেললে আপনি তো খেলাতে দূরের কথা। জোয়া খেলা হালাল না হারাম? হারাম। এই যে কোরআনে স্পষ্ট আছে যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শয়তান, অপবিত্র এবং শয়তানের কাজ। এসব কাজগুলো, চারটে কাজ হচ্ছে শয়তানের কাজ, তার মধ্যে জোয়া। কিন্তু যদি আপনি কাউকে বলেন যে এসো জোয়া খেলি, এই কথাটা বলাই হচ্ছে আপনার অন্যায়, জীবের পাপ, তাহলে কি করতে হবে? যদি এই কাজ, এই কথা কেউ বলে ফেলে, তাহলে তাকে কি করতে হবে? তার সেই কাজ, যে কাজ হারাম, সেই কাজের প্রতি আহ্বানও হারাম। এই প্রায়শ্চিত্তের সন্ধান দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা হাদিসে বলছেন, মান হালাফা মিনকুম ফাকালা ফি হালফিহি বিল্লাতি ওয়াল উজ্জা, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম খেয়ে নেয়, লাত উজ্জার কসম খায়, তার কি করা উচিত? সে যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন, তার মানে নতুন করে যেন কালেমা পড়ে। যদি কেউ আল্লাহ ছাড়া অন্যের কসম খায়, লাত উজ্জার কসম খায়, অন্য মূর্তির কসম খায়, তাহলে সে যেন কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। ওমান কালা লি সাহিবিহি তাআল উকামিরুক ফালিয়াতাসাদদাক, আর যে ব্যক্তি তার সাথীকে বলবে এসো জুয়া খেলি, সে যেন সাদকা করে। তার মানে এই কথা বলার জন্য তার প্রায়শ্চিত্ত কি? তাকে দান করতে হবে, কিছু না কিছু দান করতে হবে। সুতরাং এরকম যে পাপ, যে কাজ পাপ, সেই কাজের দিকে আহ্বান করাও ঠিক না। বিশেষ করে জুয়া, জুয়া খেলতে ডাকাও হচ্ছে পাপ। আর এই পাপের, এই পাপের প্রায়শ্চিত্ত কি? যে আপনি সাদকা করবেন। আর একটা পাপ, আমি স্বাধীন, আপনাকে ডাকা হলো ইসলামের দিকে, তো এটা কেন করছিস, এটা ঠিক না। তখন অনেকে বলে কি, আমি স্বাধীন, আমি হচ্ছি স্বাধীন, অতএব আমি আমার ইচ্ছা মতো যা মন তাই করতে পারি। পৃথিবীতে কোন মানুষ স্বাধীন আছে? স্বাধীন একমাত্র পাগল ছাড়া আর কেউ স্বাধীন থাকতে পারে না। পাগল যে, সে স্বাধীন, শিশু স্বাধীন, স্বাধীন পাগল তাও স্বাধীন না, মানুষ তাকে কি করে, আটকে রাখে, পাগলকেও মানুষ আটকে রাখে। কিন্তু আপনি নিজে স্বাধীন না, আপনি যে নিজেকে স্বাধীন বলছেন, আপনি স্বাধীন না। পানাহারার ব্যাপারে আপনি স্বাধীন, যা ইচ্ছে তাই খেতে পারেন? আপনি হালাল হারামের কথা বাদ দেন, শুয়োর খান আর গরু খান সেটা কথা না, আপনি কি ইচ্ছা মতো প্রয়োজনের বেশি খেতে পারেন? খেলে আপনার নিজের ক্ষতি। আপনাকে বিষ খেতে পারেন? খেলে আপনার নিজের ক্ষতি। এমনও ক্ষতিকর বহু খাদ্য আছে যা ভক্ষণ করলে আপনার ক্ষতি হবে। সুতরাং খাওয়ার ব্যাপারেও আপনার এখতিয়ার নেই, স্বাধীন নন আপনি। আপনি ইচ্ছা মতো ঘুমাবেন, আপনি মদ খান, যা খাবেন খান, সেটা তো হারামের ব্যাপার। কিন্তু এমন জিনিস আছে যে খাবারের ব্যাপারেও আপনি স্বাধীন না, আপনি ইচ্ছা মতো ঘুমাবেন তাতেও আপনি স্বাধীন না, কারণ ইচ্ছা মতো ঘুমালে কি হবে, শরীরের ক্ষতি হবে। সুতরাং স্বাধীনতা আপনি পাচ্ছেন না। আল্লাহর দুনিয়াতে এসে কোন মানুষ স্বাধীন হতে পারে না, বরং আল্লাহর পক্ষ থেকে তাকে ভারপ্রাপ্ত করা হয়েছে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে যেন মানবতার দায়িত্ব পালন করে, মানুষের মতো মানুষ হয়। আর মানুষের মতো মানুষ হতে গেলে ইসলাম গ্রহণ করতে হবে। ইসলামের যত বিধিবিধান আছে সব বিধিবিধানকে মেনে চলতে হবে, তবেই মানুষের মতো মানুষ হবে, তবেই ভদ্র সুসভ্য হবে, সুশীল হবে, নচেত সে মানুষের মতো মানুষ হবে না, হয়তো বা সে অমানুষ হয়ে যাবে। সুতরাং মানুষ স্বাধীন না, কোন প্রকারেই মানুষ স্বাধীন না। দিন কোন সৃষ্টির চিন্তা পোষিত মতবাদের নাম না, এটা কারো মানুষের মুখে মানে মানুষের মাথা থেকে দিন আসেনি, এসে কার কাছ থেকে, আল্লাহর তরফ থেকে আগত মানুষের জীবন সংবিধান। পৃথিবীতে ইসলামী সৃষ্টিকর্তার একমাত্র মনোনীত দিন তা বরণ অথবা বর্জন করা থেকেও স্বাধীন না, যে আমার ইচ্ছা আমি মুসলমান হতেও পারি নাও হতে পারি। ওই যে কোরআনে আল্লাহ বলছে ফামান শা আফালি উমেন ওমান শা আফালি একফর, যার ইচ্ছা সে মুমিন ইমান আনুক আর যার ইচ্ছা সে কাফের হোক। এটা কি আল্লাহ এখতিয়ার দিয়েছেন? না, এটা ধমক দিয়েছেন, যাও যার ইচ্ছা সে কাফের হও, যার ইচ্ছা সে মুমিন হও, তারপরে দেখব। এটা ধমক, এটা ইচ্ছা না। তবে হ্যাঁ, একটা কথা আছে কি, স্বাধীন মানুষ নয় কিন্তু কেউ যদি গ্রহণ করতে না চায় তার উপরে জোর জবরদস্তি করা যাবে না, লা ইকরাহা ফিদ্দিন। কোন মানুষকে ইসলাম গ্রহণের জন্য জবরদস্তি করা যাবে না। যারা বলে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়েছে, তারা ভুল বলে, কারণ তরবারি দ্বারা চাপ দিয়ে যদি কেউ মুসলমান হয় তো তার ইসলাম গ্রহণযোগ্য হবে না। যারা বলে মন্দিরগুলোকে ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে, তারা ভুল বলে, তার কারণ মন্দির ভেঙে মসজিদ তৈরি করলে কারোর জায়গাতে জবরদস্তি জবরদখল করে যদি মসজিদ তৈরি করা হয় সেই মসজিদে নামাজ হবে? সে মসজিদে নামাজ হবে না। সুতরাং যারা বলে কথা তারা ভুল বলে। যদি কেউ বলে কোন জায়গাতে মন্দিরের জায়গায় মসজিদ হয়েছে, তাহলে সেখানকার লোক নিজেরা ইসলাম গ্রহণ করে সেই মন্দির ভেঙে নিজেরা মসজিদ করেছে, তাই না? তাছাড়া সেই মসজিদে নামাজ হবে? অসম্ভব। ছিনিয়ে নেওয়া জায়গা, ছিনিয়ে নেওয়া কোন ঘর, সেই ঘরকে যদি কেউ মসজিদ বানায় সেই মসজিদে নামাজ হবে না। মোট কথা, জবরদস্তি নেই। আপনি স্বাধীন বলছেন, আপনার কিন্তু স্বাধীনতা নেই, আল্লাহর দিনকে গ্রহণ করতে হবে। এবার যদি আপনি না করেন আপনার উপর জবরদস্তি করা হবে? না, তা করা হবে না, কারণ জবরদস্তি করে আপনার ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং চিন্তাতে কারো স্বাধীনতা নেই, আমি নামাজ পড়ি চাই না পড়ি আমি স্বাধীন, আমি পর্দা করি চাই না করি আমি স্বাধীন। আমি কি কারো বাপের বউ নাকি যে আমাকে পর্দা করতে হবে? না, তুমি স্বাধীন নও। স্বাধীন নও বলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দিন এসছে সেই দিনকে গ্রহণ করা ওয়াজিব, সেই বিধানকে গ্রহণ করা ওয়াজিব। অতএব পর্দা করতে তুমি স্বাধীন না, তোমাকে পর্দা করা জরুরি, এই জন্য হুকুম করা হচ্ছে, আদেশ করা হচ্ছে। নামাজ পড়াতে তুমি স্বাধীন নও যে নামাজ পড়লে আর না পড়লে হ্যাঁ মাফি মুশকিল তোমার কিছু আসে যায় না, তা না, তোমাকে নামাজ পড়তে হবে এবং আল্লাহর দিনকে বিশ্বাস করতে হবে। আমি ফেরেশতা বা জিন বিশ্বাস করি বা না করি এতে আমি স্বাধীন না, এরকম স্বাধীন কেউ নয়। মানুষ নিজ নিজ চিন্তা অভিমত ব্যক্তকরণে স্বাধীন, মানুষ বলছে নিজের চিন্তা শক্তি ব্যক্তকরণে স্বাধীন, অসম্ভব, স্বাধীন হবে না। উচ্ছৃঙ্খল স্বেচ্ছাচারী এই ধরনের স্বাধীনতার নামে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে। বর্তমান বিশ্বে আপনারা দেখছেন সালমান রুশদি, তাসলিমা নাসরিন, এরা এইভাবেই, এরা বলছে যে ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা আছে, অতএব আমরা সেই স্বাধীনতা প্রয়োগ করছি, মানব অধিকার আছে, আমার ইচ্ছা আমি ভগবানকে গালি দেব, আমার ইচ্ছা আমি আল্লাহকে গালি দেব, আমি স্বাধীন। কিন্তু তুমি স্বাধীন না, ইসলামী রাষ্ট্রে তুমি স্বাধীন না। কাফেরদের কাছে তুমি স্বাধীন হতে পারো কিন্তু ইসলামী রাষ্ট্রে স্বাধীন না, আর আল্লাহর কাছেও স্বাধীন না। যখন দিন আসবে, যখন মরণ উন্মুখ হবে, যখন পরকালে যাবে, যখন এই জগৎ ছেড়ে যখন চলে যাবে, তখন বুঝবে তুমি স্বাধীন, আর যে স্বাধীনতা তুমি প্রয়োগ করেছ সেই স্বাধীনতার শাস্তি কি হতে পারে। অতএব শেষ কথা, এই কথা হল এই যে কোন মুসলিম বলতে পারে না আমি ইসলাম হতে সম্পর্কহীন বা আমি স্বাধীন। যদি কেউ ইসলাম হতে সম্পর্কহীন বলে যে আমি ইসলাম ফিসলাম মানি না, ইসলাম থেকে সম্পর্কহীন ইত্যাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কালা ইন্নী বারিউ মিনাল ইসলাম, যে ব্যক্তি বলে আমি ইসলাম থেকে আমি বিচ্ছিন্ন, তাহলে ফাইন কান কাযিবান ফাহুয়া কামা কাল, যদি মিথ্যা করে বলে তাহলে সে তাই যা সে বলেছে, ওয়াইন কানা সাদিকাল লাম ইয়াউদ আল ইসলামে সালিমান, আর যদি সে সত্যভাবেই বলে তাহলে সে ইসলামের দিকে আর নিরাপদে ফিরবে না, তার মানে কি সে কাফের হয়ে যাবে। এইরকম কথা বললে যে ইসলাম থেকে আমি বিচ্ছিন্ন, ইসলাম থেকে আমি স্বাধীন, আমি মানতেও পারি নাও মানতে পারি, এইরকম যদি কথা কেউ বলে সে ইসলাম থেকে আর নিরাপদে ফিরবে না। যদি কেউ হলফ করে বলে আমি যদি এই করি তাহলে আমি মুসলমান নই, যদি কেউ বলে যে আমি যদি এই করি তাহলে আমি মুসলমান নই, কসম করে বলে না অনেকে, এইরকম কসম করাও ঠিক না, এইরকম কসম করা ঠিক না। তারপর যদি ওই কাজ করে ফেলে তবে তাকে কসমের কাফফারা দিতে হবে। যেমন যদি বলে আরে আমি যদি এইটা করি তাহলে আমার বউ তালাক, লে বাবা তুই এমনা করবি না করবি তো বউয়ের সাথে সাথী, খামকে নিজের ঘরের বউকে তালাক দিয়ে বসে। একজন বলছে জানো একটা এই প্রোগ্রাম হচ্ছে, আপনি বলছেন ঢাকায় আরো বলছেন না চট্টগ্রামে, একজন বলছে ঢাকায় আপনি বলছেন চট্টগ্রামে, আপনি তখন বলছেন যদি চট্টগ্রামে না হয় তো আমার বউ তালাক, দেখা গেল ঢাকাতে হয়েছে, বউ তালাক হবে না? হবে না। হ্যাঁ এখানে তালাকের নিয়ত না, উদ্দেশ্য কি যে আমি সত্য কথাটা এমনভাবে বলছি যে আমি আমারটাই হচ্ছে সত্য, কিন্তু আপনি যে তালাকের কসম খেলেন এর জন্য আপনাকে কাফারা লাগবে। কাফারা কিসের কাফারা? কসমের কাফারা, বিবি তালাক হবে না, এটা ঠিক কথা। তেমনি আমি মুসলমান না, যদি এটা আমি করি তাহলে আমি মুসলমান নই, এরকম কথা বলতে হয় না, এরকম বলা উচিত না, কারণ এগুলো হচ্ছে জিভের এক একটা আপদ। এরপরে চলুন অন্য একটা পাপ, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, আপনি জানেন যে এই লোকটা শিরকের অবস্থায় মারা গেছে, এই লোকটা মুশরিক, এই লোকটা শিরিক করে, তারপর সে মারা গেল, তারপরে তার জানাজা পড়লেন, জানাজাতেই তো আল ক্ষমা প্রার্থনা করা হয় না, আল্লাহ আল্লাহ, এই তো ক্ষমা চাচ্ছেন আপনি। মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া নিষেধ, কোরআনে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা খবরদার মুশরিকদের জন্য ক্ষমা চেও না, কাফেরদের জন্য ক্ষমা চেও না। আল্লাহর কাছে কাফেরদের জন্য ক্ষমা চাওয়া মানে হচ্ছে যে আল্লাহকে তুমি এমন জিনিস বলতে করতে বলছো যেটা যারা আল্লাহর দুশমন তাদের বিরুদ্ধে, তাদের জন্য, তাদের সপক্ষে যেন আল্লাহর কাছে সুপারিশ করা হচ্ছে, এটা অন্যায় হবে, আল্লাহর সঙ্গে বেয়াদবি হবে। তোষণ ও কূটনীতি মানুষকে এমন পর্যায়ে ফেলে, রাজনীতি স্বার্থোদ্ধারের খাতিরে এমন বহু কাজ করে বসে যাতে তার দিন হারিয়ে যায়। অনেকে দেখবেন রাজনীতির নেতা যে জীবনও নামাজ পড়েনি, হয়তো বা নাস্তিক ছিল, তার নামে মিলাদ পড়ছে না, পড়ছে না, মিলাদ তো এমনিতেই বিদাত, তার উপরে ওই নেতাদের জন্য তাদের মিলাদ পাঠ করছে, জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করছে এবং তাদের জন্য হাত তুলে দোয়া করছে, কাফের নাস্তিকের জন্য মুশরিকদের জন্য দোয়া করছে, এ আল্লাহর সঙ্গে মজাক করছে, আর এটা রাজনীতির খাতিরে করছে, বরং দেখা যায় যে অমুসলিমের নামে কোরআন খানি করছে, বলছে এটা হচ্ছে কি সাম্প্রদায়িক সহানুভূতি, সাম্প্রদায়িক কি বলে সম্প্রীতি প্রতিষ্ঠা, একটা যৌথ মোনাজাতের ব্যবস্থা করা হচ্ছে, একটা নাস্তিকের জন্য একটা কাফের জন্য সব ধর্মের এক একটা মোল্লা জোগাড় করে তারা একসঙ্গে কি করছে, মোনাজাত করছে, খাওয়া দাওয়া করছে ইত্যাদি, এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবং এক কাজ মুশরিকদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা, যা কয়েকটু কাফেরদের জান্নাতে মুসলমানদের ভিড় দেখা যায়, কাফেরদের জানাজাতেও আপনি দেখবেন কাফেরদের জানাজাতে মুসলিমদের ভিড়, মুশরিকদের আত্মার কল্যাণের উদ্দেশ্যে কোরআন খানি হয়, দোয়া মজলিস হয় ইত্যাদি, কিন্তু আল্লাহ বলছেন মা কানা লিন্নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, নবীর জন্য সঙ্গত নয়, মুমিনদের জন্য সঙ্গত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, ওয়ালাউ কানু লি কুরবা, যদিও সে নিকটাত্মীয় হয়, আত্মীয় স্বজন হয়, তারা যদি আত্মীয় স্বজন হয়, কিন্তু আপনি জানছেন যে সে নাস্তিক, সে মুশরিক, সে কাফের, তার জন্য ক্ষমা প্রার্থনা করা মুমিনদের সঙ্গত নয়, নবীর সঙ্গত নয়। মিন বাদিমা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন এই কথা স্পষ্ট হয়ে যায় যে তারা জাহান্নামবাসী, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু মুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, মুশরিক হলে, শিরিক করলে, তওবা না করে মারা গেলে সে জাহান্নামী, শিওর জাহান্নামী, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেবেন। আর আপনি বলছেন আল্লাহ তাকে জান্নাতে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তাহলে একটা ফয়সালা যেটা হয়ে আছে সেই ফয়সালার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে আপনি আবেদন জানাচ্ছেন, এই আবেদন জানানোটা আল্লাহর কাছে বেয়াদবি হবে, যে মুশরিকের ব্যাপারে এরকম করা যায় না। আপনারা জানেন আবু তালেব যখন মারা গেলেন চাচা মুসলমান হয়ে মারা গেলেন না, তিনি কালেমা না পড়েই মারা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবো। চেষ্টা করলেন যে কালেমা, আমার চাচা আপনি কালেমা পড়ে নেন, এমন কালেমা যে কালেমার জন্য আমি কাল আল্লাহ দরবারে হুজ্জত করব। কিন্তু চাচা কালেমা না পড়েই মারা গেলেন। তারপর তিনি বললেন যে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, যেহেতু উনি ইসলামে আল্লাহর নবীকে সহযোগিতা করেছিলেন। এই জন্য তিনি বললেন যতক্ষণ আমাকে নিষেধ না করা হয়েছে ততক্ষণ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, মা কানা লিন-নাবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা না নবীর জন্য সঙ্গত আর না মুমিনদের জন্য সঙ্গত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর কাছে অনুমতি চাইলেন, ইয়া আল্লাহ আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই। আল্লাহর নবীকে জিয়ারতের অনুমতি দেওয়া হল। তারপরে আল্লাহ আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর কাছে অনুমতি চাইলেন, ইয়া আল্লাহ আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে চাই। আল্লাহ নবী জানতেন যে মা শিরকের অবস্থায় মারা গেছে, তাই না? আব্বা শিরকের অবস্থায় মারা গেছে, তবুও আল্লাহর কাছে অনুমতি নিয়ে দেখি যদি আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ বললেন না, মা কানা লিন-নাবী ওয়াল্লাযীনা আমানু ওয়া ইস্তাগফিরু লিল-মুশরিকিন। এখানে অনেকে প্রশ্ন করে যে আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাপ জান্নাতে না জাহান্নামে, সেটা আমাদের কি দরকার আছে বিচার ফয়সালা করা? হাদিসে যেভাবে এসেছে সেইভাবেই আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলেন, আল্লাহ রাসূলকে সে অনুমতি দেওয়া হল না। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, তার কান্না দেখে সাহাবারা কাঁদতে লাগলেন, বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি কাঁদছেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলাম আল্লাহর কাছে। দেখেন আদব, আমাদের মতো বেয়াদব না, কেউ বললেই অমনি দোয়া করে দিলাম, জানলাম না শুনলাম না, নামাজি বেনামাজি মুশরিক না কি, দাওয়াত পেলেই বাস মোরগের উপরে চড়ে গিয়ে তাদের জন্য দুই হাত তুলে দোয়া করি আল্লাহ ওকে জান্নাতবাসী করো, তাই না? মোরগের বাহনে যাই, মোরগ কেটেছে, মোরগ দাওয়াত দিয়েছে না, সেই দাওয়াতে গিয়ে আমরা তার জন্য দোয়া করি এবং তার জন্য খোঁজ খবরও রাখি না। আর রাখলেও হয়তো কি করি, মনে করি চলবে, কারণ স্বার্থের জন্য আমরা ওই যে ভাড়াতে যাই ভাড়াতে যাই ভাড়াতে যাই, ভাড়াতে গিয়ে মিলাদ পড়ি, ভাড়াতে গিয়ে দোয়ার অনুষ্ঠান করি, ভাড়াতে গিয়ে আপনার কবর জিয়ারত পর্যন্ত করি, ভাড়াতে যাই, কিছু টাকা পায়, আর মোরগের বাহন থাকে, মোরগ খাওয়া হয়, মুরগি খাওয়া হয়, বাস পোলাও খাওয়া হয়, আমার জন্য যথেষ্ট। পেট পূজারী আমরা, এই পেট পূজারী হওয়ার জন্য অনেক আলেম ওলামা অনেক লোকে তারা কি করে, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। যারা নাস্তিক তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, হাত তুলে দোয়া করে। যারা মুনাফিক তাদের জন্য আল্লাহ তার কাছে ক্ষমা প্রার্থনা করে। অথচ মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা কোনো কাজে লাগবে না। ইন তাস্তাগফির লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লান ইগফিরাল্লাহু লাহুম। তারপর অন্য জায়গায় আছে যে 70 বার যদি ক্ষমা চাও তাও আল্লাহ ক্ষমা করবেন। বোঝা গেল কি, যে মুশরিকদের জন্য মুনাফিকদের জন্য কাফেরদের জন্য নাস্তিকের জন্য আল্লাহর কাছে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না, আর নবীর জন্য কোন মুমিনের জন্য এটা কি নয়, সঙ্গত নয়। আল্লাহর কাছে এই আবেদন পেশ করা, তার দুশ্মনের বিরুদ্ধে তার দুশ্মনের সপক্ষে কোন আবেদন পেশ করা আল্লাহর বান্দার জন্য সঙ্গত নয়। আর একটা পাপ চলুন, মুনাফিক, আপনি জানেন লোকটা মুনাফিক, তাকে স্যার বলা, স্যার স্যার মানে কি, স্যার মানে বুঝতে পারছেন, আমরা মাস্টারকে আমরা যে গুরুজনকে কি বলি, স্যার বলি। কোন অফিসের অফিসারকে কি বলা হয়, উচ্চপদস্থ অফিসার, তাকে স্যার বলি। কিন্তু সে যদি মুনাফিক হয়, সে যদি কাফের হয়, তাকে স্যার বলা যাবে, তাকে স্যার বলা, লর্ড মিস্টার প্রভু মহাশয় ইত্যাদি বলাতে মুসলিমের অপমান রয়েছে। কারণ মুসলিমের কাছে অন্য কোন কাফের বেশি সম্মানিত নয়, তাই ইসলাম এসবে বাধা দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদা, সাইয়্যিদ মুনাফিকের জন্য সাইয়্যিদ বলো না, স্যার বলো না মুনাফিককে। কেন, ফাইন্নাহু ইয়াকু সাইয়্যিদাকুম তাও সাইয়্যিদাকুম ফাকাদ আসফাতুম রাব্বাকুম আযজা ওয়াজাল, যদি সে তোমাদের সর্দার হয়, সে তোমাদের স্যার হয়, তাহলে তোমাদের আসল প্রভু যিনি, আসল প্রভু যিনি, তিনি কি হবেন, রাগান্বিত হবেন। সাইয়্যদকে আসল আল্লাহ মানে প্রকৃতপক্ষে সাইয়্যদ হচ্ছেন আল্লাহ, প্রকৃতপক্ষে সাইয়ে ধরছেন রব প্রতিপালক, কিন্তু তুমি মুনাফিককে বলছ। মুনাফিককে যদি কাফের মুনাফিককে যদি স্যার বলো, তাহলে তুমি নিজেকে ছোট করছো এবং আল্লাহকে রাগান্বিত করছো। সুতরাং খুব সাবধান, আমাদের সর্বাধার প্রভু সেই আল্লাহ, ভাগ্য বিধাতাও তিনি। আমাদের ভাগ্য বিধাতাকে আল্লাহ, কোন দেশ কোন সরকার ভাগ্য বিধাতা হতে পারে না, একমাত্র আল্লাহ হচ্ছেন ভাগ্য বিধাতা। তিনি সমস্ত তকদির লিপিবদ্ধ করেছেন, বরং সারা বিশ্ব রচনার 50,000 বছর আগে তিনি তকদির লিপিবদ্ধ করে দিয়েছেন। আর মানুষ যখন মায়ের পেটে আসে তখন তার ভাগ্য লিপিবদ্ধ করা হয়, আর প্রত্যেক বছর শবে কদরে কি করা হয়, তকদির লিপিবদ্ধ করা হয়। সুতরাং ভাগ্য বিধাতা একমাত্র আল্লাহ, কোন সৃষ্টি ভাগ্য বিধাতা হতে পারে না। সৃষ্টিকে কোন মানুষকে আমার দাস বলা, বলে এটা আমার দাস, এটা আমার দাসী, তাই না? আসলে সকল মানুষ কার দাস দাসী? আল্লাহ। সকল মানুষ হচ্ছে আল্লাহর দাস দাসী, কিন্তু মানুষ বলে থাকে যে এটা আমার দাস, এটা আমার দাসী। মহিলারা সকলেই আল্লাহর দাসী, তাই আমার দাস, আমার দাসী বা বাঁধি, অনেকে বলে বাঁধি, এটা আমাদের বাঁধি, হ্যাঁ না বলে কি বলতে হবে, আমার ভৃত্য, আমাদের চাকর, আমাদের ঝি, আমাদের কাজের লোক, এই সব বলতে হবে। এমন শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দ কেবল আল্লাহর জন্য ব্যবহার করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুল আহাদুকুম আতইম রাব্বাক, তোমাদের মধ্যে কেউ যেন না বলে যে তুমি তোমার রবকে খানা দাও। রব মানে প্রতিপালক, আসলে রবকে আল্লাহ দাও। অবশ্য রব শব্দটা মানে ওকে সম্বোধন করে বলা যায়, কেমন সম্বন্ধ পদ হিসেবে ব্যবহার করা যায়, যেমন রব্বুল বাইত, রব মানে তখন ওয়ালা, রব্বুল বাইত মানে ঘরওয়ালা, ঠিক আছে, তখন রব বলা যাবে। এই শ্রেণীর যদি সম্পর্ক জুড়ে বলা হয় তাহলে বলা হবে, কিন্তু ডাইরেক্ট রব, আর রব হচ্ছেন কে, আল্লাহ। শুধু রব বলা যাবে না কোন মানুষকে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে কেউ যেন না বলে যে তুমি তোমার রব মানে প্রভু, তুমি তোমার প্রভুকে, যেমন আমাদের মুনি বা প্রভু বলে না, তুমি তোমার প্রভুকে খাওয়াও, তুমি তোমার প্রভুকে উজু করাও, তুমি তোমার প্রভুকে পানি দাও, এরকম যেন না বলে, বরং যেন কি বলে, সাইয়েদি ও মাওলায়া, সে যেন নিজে বলে সাইয়েদি কিংবা মাওলায়া, মাওলা বলে, বুঝতে পারছেন? দেখেন মাওলায়া বলতে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মাওলানা বলা যাবে না? যাবে না, মাওলানা বলাতে দোষ নেই। কিন্তু অনেকে বলছেন না, মাওলানা হচ্ছেন আল্লাহ তাআলা, আনতা মাওলানা ফানসুন্না আলাল কওমি কাফিরিন। কিছু নাম আছে যে নাম আল্লাহর সঙ্গে মানুষেরও কি আছে, শরিকানা আছে, কিন্তু সেই মাওলার এই মাওলা এক না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় আল্লাহ রউফুর রাহিম, কিন্তু সেই রউফুর রাহিম এই রউফুর রাহিম এক না, তেমনি সেই মাওলা মাওলা একুন, সেই মাওলার এই মাওলা এক না, এই মাওলানা আর সেই মাওলানা এক না, বলা যাবে মাওলানা বলা যাবে। যেমন হাদিসে কোরআনে আল্লাহ তাআলা বলছেন, وَإِن تَظَاهَرَ عَلَيْهِ فَإِنَّ اللَّهَ هُوَ مَوْلَاهُ وَجِبْرِيلُ وَصَالِحُ الْمُؤْمِنِينَ। যদি তাদের বিরুদ্ধে যদি তারা মানে একজোট হয়, তাহলে তার মাওলা হল কা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলা কে, জিবরিল, আর সালেহুল মুমিনিন, তাহলে ভালো লোক যারা তারা আল্লাহ রাসূলের মাওলা। তারপর আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলছেন, ইয়াউমা লা ইউগনি মাওলানা আম মাওলান শাইয়্যা, সেই দিনে কোন মাওলা কোন মাওলার পক্ষ থেকে কাজে দেবে না। তাহলে মাওলা আল্লাহ ছাড়া অন্য কেউ বলা হচ্ছে, কোরআনই আছে। তার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রব বলো না কি বলো, মাওলা বলো। এই জন্য দেখবেন এখানে সৌদি আরবে অনেকেই বা রাজনৈতিক পর্যায়ে যারা আছেন তারা বলেন মাওলায়া খাদিমুল হারামাইন, বলে না মাওলায়া খাদিমুল হারামাইন, এরকম বলাতে কোনো সমস্যা নেই। অনেকে এর উপরে মানে এমনিতেও সৌদি আরবে বুঝতেই পারছেন চোখের বালি, আর দেখতে লারি চলন বাঁকা, কিছু হলেই তখন খুট করে হ্যাঁ মুসাফা করে কেন, হ্যাঁ মাওলা বলে কেন, হ্যাঁ অমক হয় কেন, হ্যাঁ ওখানে গান হয় কেন। তো ভাই এখানে সবাই ফেরেশতা, কে বলছে তোমাকে, তো হতেই পারে। সুতরাং মাওলায়া বলা দোষের কিছু না, আর মাওলার পক্ষ থেকে মানে প্রভুর পক্ষ থেকে দাস দাসীকে আব্দি আমাতি না যেন বলে, যেন আব্দে না বলে, তার মানে আমার দাস আমার দাসী আমার বান্দি না বলে। ওয়ালিয়াকুল ফাতায়া ওয়া ফাতাতি ওয়া গুলামি, যেন এই ধরনের আমাদের বাংলাতে যেমন আছে আমাদের কাজের লোক আমাদের ভৃত্য আমাদের চাকর ইত্যাদি যেন বলে, এই শ্রেণীর শিক্ষা আমাদেরকে শরীয়তে দেওয়া হয়েছে। আর একটা বলে আমরা শেষ করব, সেটা হচ্ছে কোন কাজের পরে যদি যদি না বলা। তার মানে আপনার একটা কাজ খারাপ হয়ে গেল, তখন আপনি বলেন কি, যদি এইটা হতো তাহলে আমার এটা হতো না, যদি এটা থাকতো তাহলে আমার এটা হতো না, কিংবা যদি না অমক থাকতো তাহলে আমার এটা হতো, এইরকম বলা ঠিক না। কেন না, আপনি এই কথাটা বলে আল্লাহর সঙ্গে ওই জিনিসটাকে শরিক করছেন যে জিনিসটা আপনি উল্লেখ করছেন। যেমন হাঁসটা যদি না থাকতো তো আমার বাড়িতে চুরি হয়ে যেত, কুকুরটা যদি না থাকতো তো আমার ঘর চুরি হতো, কখন বলা হয়? চোর এসেছে ঘরে, চোর পড়েছে, কিন্তু ঘরে পাশে কোথাও কুকুর ছিল, ঘেউ ঘেউ ঘেউ ঘেউ করেছে, মানে অপরিচিত লোক দেখলেই কুকুর ঘেউ ঘেউ করে, যখন ঘেউ ঘেউ করেছে আপনাদের চেতন হয়ে গেছে, এই কে রে কে, বাস খালাস চোর পালিয়ে গেছে। তার মানে বোঝা গেল কুকুরটার ঘেউ ঘেউ করার কারণে আপনার কি হলো, চুরি, ঘর চুরি থেকে মুক্তি পেল। আপনি তখন বললেন কি, কুকুরটা যদি না থাকতো তাহলে আমার ঘর চুরি হতো, এখানে আমি আল্লাহকে ভুলে বসছেন। এই জন্য কোন বিপদের সময়ে, বিপদের পরে যদি যদি না বলতে হয় না, বরং কি বলতে হয়, কি দোয়া বলতে হয়, যদি যদি না বলে কি বলতে হয়, বিপদের সময় একটা বড় বিপদ হয়ে গেছে তখন আপনি হাই পস্তানি করছেন, যদি এরকম হতো তাহলে, আগো যদি আমি এটা করতাম তাহলে আমার এটা হতো না, যদি এইটা না হতো তাহলে ঘরে আগুন লাগতো না, যদি আমার এইটা হতো তাহলে আমার ছেলেটা ডুবতো না, এইটা না বলে কি বলতে হয়। মোমেন বান্দারা, মুসলিম বান্দারা, আল্লাহর তকদিরে তকদিরে বিশ্বাসী বান্দারা, আল্লাহর তকদির নিয়ে সন্তুষ্ট প্রকাশকারী বান্দারা কি বলতে হয় বাংলাতেই বলেন, ওটা তো বিপদের সময়ে দোয়া। কিন্তু এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে যদি যদি না বলে কি বলতে হয়, বলতে হয় কাদ্দার আল্লাহ ওয়ামা শাফাল, আল্লাহ তকদিরে লিখেছিলেন তিনি যা ইচ্ছা তাই হয়েছে। আগুন লেগে গেছে, সব নষ্ট হয়ে গেছে, ঝড়ে বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে গেছে, ঘর উড়ে গেছে, বন্যাতে এই ক্ষতি হয়েছে, ওই ক্ষতি হয়েছে, হাই যদি, হাই যদি, আফসোস, এসব কিছু না বলে কি বলতে হবে, কাদ্দার আল্লাহ ওয়ামা শাফাল, আল্লাহ তকদিরে লিখেছেন, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। কিন্তু অনেক মানুষ হাইপস্তানি করে যদি যদি না বলে, কোন বিপদ আপদ ঘটলে মুসলিমের উচিত তার নিজ ভাগ্যের উপর সন্তুষ্ট থাকা, এবং যদি এই করতাম তাহলে এই হতো না, বা যদি এই না করতাম তাহলে এই হতো, ইত্যাদি বলে আক্ষেপ বা হাহুতাশ প্রকাশ না করা, যেহেতু এতে তকদিরের উপরে ইমানে দুর্বলতা আসে। এই সুযোগে শয়তান তাকে আরো কিছু মনে করিয়ে বলিয়ে ইমান হারাও করতে পারে, তাই দৈহিক ও মানসিক দুর্বলতা দূর করে সবল হয়ে পুনরায় কর্ম শুরু করা উচিত। যা হয়েছে হয়েছে, ঠিক আছে, এমন ধ্বংস হয়েছে হয়েছে, কাদ্দার আল্লাহু মা শাআ ফাআল, আবার নতুন করে ওঠো, আবার নতুন করে জীবন শুরু করো, আবার নতুন খাতা নতুন করে তৈরি করো, আর বিপদে বিমর্ষ হয়ে ভেঙে পড়ো না, বরং বলতে হবে যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বলছেন আল মুমিনুল কাওয়ি খাইরুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাইফ। দুটো মোমেন, একজন হচ্ছে দুর্বল একজন সবল, আল্লাহর কাছে কোন মোমেন বেশি পছন্দনীয়? সবল মোমেন, যে সবল সে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় দুর্বল মোমেনের চেয়ে। তার মানে কেন, ওয়াফিকুল্লিন খায়ের, হ্যাঁ উভয়ের মধ্যে মঙ্গল আছে, কিন্তু একজন সবল একজন দুর্বল, দুর্বল কাজ ভালো করে কাজ করতে পারে না, সবল সে ভালো কর্মঠ কাজ করতে পারে, এই সবল মোমেন আল্লাহর কাছে বেশি ভালো। আচ্ছা আর একটা প্রশ্ন আপনাদেরকে করে নিই মাঝখান থেকে প্রসঙ্গত, একটা মোমেন জানে যে এই সারোয়ার ভাইকে জিজ্ঞেস করি বৃষ্টি কেন হয়, বলুন তো বৃষ্টি কেন হয়, বৃষ্টি কি করে হয় কেন হয়, আল্লাহ দেয় আল্লাহর হুকুমে হয়, ঠিক আছে, সালম বলতে পারেন বৃষ্টি কেন হয় কি করে হয়, একটা লোক জানে যে আল্লাহ বৃষ্টি দেয় আর একটা লোক জানে যে আল্লাহই বৃষ্টি দেন, কিন্তু কিসের মাধ্যমে, পৃথিবীর বুকে যে পানি আছে সেই পানিকে গরম করে আল্লাহ তাআলা সূর্যের তাপের মাধ্যমে গরম করে সেই পানি জলীয় বাষ্প তৈরি করে মেঘ করেন, মেঘ তৈরি করে তারপরে যেখানে ইচ্ছা সেখানে বৃষ্টি বর্ষণ করেন, এই দুটো মোমেনের মধ্যে পার্থক্য নেই, একজন আল্লাহ বৃষ্টি হয় আল্লাহর হুকুমে হয়, কিন্তু আর একজন জানে যে আল্লাহর হুকুমে হয় কিন্তু কিভাবে হয়, হ্যাঁ, দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটো মোমেন সমান না, একজন সবল একজন দুর্বল। আল্লাহর কাছে কোনটা বেশি পছন্দনীয়? যে সবল মোমেন। কিন্তু উভয়ের মধ্যেই মঙ্গল আছে, যেহেতু এও মোমেন ও মোমেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারিস আলা মা ইয়ানফাউক, তোমাকে যে কাজে উপকৃত করবে, যে কাজে উপকার আছে সেটা করো। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়ালা তাআজাজ, আর অক্ষম হয়ে বসে পড়ো না, যা গেলাম আমি, ধ্বংস হয়ে গেলাম, আর আমার উপায় নেই, আমার আর কিছু না, খবরদার না, সবল হও, নিজের মনকে সবল করো, ওঠো আবার নতুন করে ব্যবসা শুরু করো। একবার যদি নোকসান হয়ে যায় বসে থেকো না, আবার নতুন করে ব্যবসা শুরু করো, ছোট কাজ করো, ছোট দিয়ে ধরো, বড় ব্যবসা একসঙ্গে করতে হবে, ছোট দিয়ে ধরো। অনেকে তো বুঝতেই পারছেন, চায়ের দোকান করতে করতে তারপর ধীরে ধীরে বড় লোক খায়, লেবু বিক্রি করতে করতে বড় লোক হয়, পেপার বিক্রি করতে করতে বিশাল ধনী হয়, হয় না হয় না? আর তুমি হঠাৎ করেই বিশাল ধনী হওয়ার চেষ্টা করছো, সাঁজে বড় লোক হওয়ার চেষ্টা করছো, না খবরদার না। যদি বিপদে পতিত তবু ছাড়িব না হাল, আজকে বিফল হলে হতে পারে কাল, আজকে বিফল হচ্ছে কিন্তু কাল তো সফল হতে পারো, চেষ্টা করে দেখো। সুতরাং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে করো এবং কাজে লেগে যাও, আর অক্ষমতা প্রকাশ করো না। ফাইন আসাবা কাশাইউন ফালা তাকুল, যদি তোমার কাছে কোন মুসিবত আছে তাহলে বলো না, লাও আননি ফালতু কাজা ওয়া কাজা, যদি আমার এটা করতাম তাহলে এরকম হতো না, একথা বলো না। কেন? ওলাকিন কুল কাদ্দারাল্লাহু ওয়া মা শা আফাল, বরং কি বলো, কাদ্দারাল্লাহু ওয়া মা শা আফাল, আল্লাহ তকদীরে যা লিখেছেন তাই হয়েছে। কেন? ফাইন্না লাও তাফতাহু আমালাশ শাইতান, লাও শব্দটা, যদি শব্দটা শয়তানের কর্ম উদ্ঘাটন করে, শয়তান আপনার এই হা হুতাশের মাঝে ঢুকে আপনাকে আরো কিছু, আপনার আল্লাহর প্রতি কুধারণা, আমি কি এমন কাজ করেছিলাম যে আমার এত বড় ক্ষতি হয়ে গেল, আমি কি এমন অন্যায় করেছিলাম যে আমার তৈরি বেটা মারা গেল, আমার আমি কি এমন কাজ করেছিলাম যে আমার এত বড় রোগ হলো, আমি কি এমন পাপ করেছিলাম যে আমার, এগুলো যদি আপনি যদি যদি করেন তাহলে পরে কি হবে, শয়তান ঢুকবে, আমি আল্লাহর প্রতি সন্দেহ আপনার মধ্যে প্রক্ষিপ্ত করবে, আপনি ভাববেন যে আল্লাহ আপনার প্রতি জুলুম করছে, অথচ আল্লাহর বিরুদ্ধে কোন অভিযোগ থাকবে, থাকতে পারে না। আল্লাহ যেটা করেছেন চেয়েছেন সেটা আপনার মঙ্গলের জন্য চেয়েছেন, যদি আপনি সেটা বোঝেন অথবা না বোঝেন। সুতরাং সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি আল্লাহর কাছে আপনার তকদীরকে মেনে নেবেন, যে আমার তকদীর এটা ছিল, আমার ভাগ্যে এবং ভাগে এটা ছিল, আমি সেটাই পেয়েছি, সুতরাং আমি আল্লাহর বিরুদ্ধে কোন অভিযোগ আনবো না, আল্লাহ গো তুমি যেটা চেয়েছো সেটা ঠিক আছে, আর খবরদার বসে থেকো না, আবার নতুন করে জীবন গড়ার চেষ্টা করো, নতুন করে জীবন সুন্দরভাবে জীবনের নতুন খাতা খোলো, আর খবরদার অক্ষম হয়ে বসে থেকো না। এই হচ্ছে আমাদের শরীয়তের শিক্ষা, খবরদার অক্ষমতা প্রকাশ করে আল্লাহর কাছে দুর্বলতা প্রকাশ করো না, কারণ আল্লাহ তাআলা সবল মোমেনকে ভালোবাসেন। আর সবসময় আল্লাহর তকদিরে সন্তুষ্ট থাকতে হবে, আপনার নিজের ভাগ ও ভাগ্য নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। মহিলারা বিবাহ হয়, বিবাহ পরে যখন শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে মা বাপের কাছে বিভিন্ন অভিযোগ, হ্যাঁ এই সেই নানা রকম, না খবরদার না, যেমন পেয়েছ শ্বশুর বাড়ি সেই শ্বশুর বাড়ি নিয়ে কি হও, সন্তুষ্ট হও, যেমন স্বামী পেয়েছ সেই স্বামী নিয়ে সন্তুষ্ট হও, তেমনি পুরুষের উচিত যেমন বউ পেয়েছে সেই বউ নিয়ে সন্তুষ্ট হওয়া, তাকে নতুন করে গড়ে তোলা, যদি আপনার নিজের মনের মতো গড়তে চান গড়ে তুলুন, আর যেহেতু এটা আপনার ভাগ, এটা ভাগ্য, আমাদের ভাগ্য লেখা আছে আল্লাহ তাআলা ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেককে জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেককে জোড়া লেখা আছে, কার সঙ্গে কার বিবাহ হবে, কার কেমন রুজি হবে, এই সব আল্লাহর তকদিরে লেখা আছে। আপনাকে চেষ্টা করতে হবে ভালো খোঁজার, আর মিলিয়ে দেওয়ার মালিক, মিলিয়ে দেওয়ার দায়িত্ব কার, আল্লাহ। আপনার উচিত তকদিরের উপরে ঈমান রাখা, কিন্তু তদবির করার দায়িত্ব কার, আপনার। আপনি তকদিরের উপরে ঈমান রাখবেন আর তার সঙ্গে তদবির করে যাবেন ভালো খোঁজার, তারপরে যেটা মিলে যায় সেটা আপনার ভাগ্য এবং ভাগ। এই ঈমান রাখতে হবে, এই বিশ্বাস রাখতে হবে, তাহলেই আমরা সফল হতে পারবো দুনিয়া এবং আখেরাতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।